শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 20তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে আপনি কি কখনো জাপানি গান গেয়েছেন? আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। এর আগে আমরা দেখেছি আন্না শিনজুকুতে পথ হারিয়ে ফেলে এবং পরে তার বন্ধু সাকুরা এবং রড্রিগো তাকে খুঁজে পায়। এবার তারা এসেছে একটি কারাওকে সেন্টারে। কারাওকে হচ্ছে সেই যন্ত্র যেখানে জনপ্রিয় কিছু গানের কণ্ঠবিহীন যন্ত্রসঙ্গীত থাকে এবং যে কেউ এর সঙ্গে তাল মিলিয়ে নিজের কণ্ঠে গানটি গাইতে পারে। চলুন তাহলে শোনা যাক 20তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে আপনি কি কখনো জাপানি গান গেয়েছেন? আন্না-san wa nihon no uta o utatta koto ga arimasu ka? Hai, arimasu. Donna kyoku ga tokui? Anime no kyoku desu. Ebar esob kothabarta byakkha kora jak. আন্নাকে রড্রিগো জিজ্ঞেস করল, আন্না-san, আপনি কি কখনো জাপানি গান গেয়েছেন? আন্না-san, এভাবে আন্নাকে সম্বোধন করা হচ্ছে। নিহোন মানে হল জাপান, উতা মানে গান, উতাত্তা এটি হচ্ছে একটি ক্রিয়ার তারূপ। মূল ক্রিয়াটি হল উতাইমাস অর্থাৎ গান করা। জাপানি ক্রিয়ার আবিধানিক রূপ অথবা এই তা রূপের সঙ্গে কত জুড়ে দিলে ক্রিয়াটির বিশেষ রূপ তৈরি হয়। এক্ষেত্রে উতাত্তা কত কথাটির মতো যে কোনো ক্রিয়ার তা রূপের পরে কত শব্দটি জুড়ে দিলে এটি আগে সম্পন্ন হওয়া কোনো কাজের অভিজ্ঞতা বোঝায়। তাই এখানে উতাত্তা কত কথাটির মানে দাঁড়াচ্ছে ইতোপূর্বে জাপানি গান গাওয়ার অভিজ্ঞতা। আরিমাসকা মানে হল আছে কিনা, অর্থাৎ কোনো কিছুর অভিজ্ঞতা আছে কিনা। এর মধ্যে রয়েছে কোন স্থানে বা ব্যক্তির কাছে কোনো কিছু থাকা বোঝানো ক্রিয়াপদ আরিমাস অর্থাৎ আছে বা রয়েছে এবং বাক্যকে প্রশ্নবাচক করার পার্টিকেল খা। সপ্তম পাঠে শিখেছিলাম আরিমাস মানে কোথাও কোনো স্থাপনা রয়েছে। আবার নবম পাঠে শিখলাম এটি দিয়ে বোঝায় কোনো ঘটনা বা অনুষ্ঠান ঘটবার কথা রয়েছে। আর এই মাত্র জানলাম আরিমাস মানে হল কারো কোনো অভিজ্ঞতা ইত্যাদি থাকা। ঠিকই বলেছেন। আর শুধু অভিজ্ঞতাই নয়, সময় অথবা সুযোগের মতো বিমূর্ত জিনিস থাকা বোঝাতেও প্রায়ই আরিমাস ব্যবহার করা হয়। এবার চলুন আজকের মূল বাক্য আপনি কি কখনো জাপানি গান গেয়েছেন অনুশীলন করা যাক। লক্ষ্য করুন উতাত্তা কত উচ্চারণের সময় উতার পর ত দিত্ত হবে এবং বাক্যটি প্রশ্ন বলে ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে শেষ হবে। আন্না উত্তর দিল, হাই আরিমাস, হ্যাঁ গিয়েছি, বা আক্ষরিক অর্থে হ্যাঁ গান গাওয়ার অভিজ্ঞতা আছে। হাই মানে হ্যাঁ, আর আরিমাস মানে এক্ষেত্রে দাঁড়াচ্ছে অভিজ্ঞতা আছে। আর যদি আমি জাপানি গান কখনোই না গিয়ে থাকি তাহলে কি বলবো? সেক্ষেত্রে বলবেন ইয়ে আরিমাসেন অর্থাৎ না, অভিজ্ঞতা নেই। চলুন হ্যাঁ বাচক এবং না বাচক দুরকম উত্তরই অনুশীলন করা যাক। শুনে শুনে বলার চেষ্টা করুন। হাই আরিমাস, ইয়ে আরিমাসেন। এরপর আন্না জিজ্ঞেস করল, দোন্না কিয়োকু গা তোকুই, কোন ধরনের সঙ্গীতে আপনি দক্ষ? দোন্না কথাটির অর্থ হল কোন ধরনের বা কেমন, কিয়োকু মানে সঙ্গীত, তোকুই মানে দক্ষ বা সহজ সাধ্য, এটি একটি বিশেষণ। বাক্যে ব্যবহারের সময় শুনতে পেলাম তোকুই অর্থাৎ ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলা হচ্ছে, তাহলে এটি একটি প্রশ্ন তাই না? হ্যাঁ তাই। এখানে তোকুই কথাটির পরে প্রশ্ন করার মার্জিত শব্দগুচ্ছ দেসকা উজ্জ্ব রাখা হয়েছে। তোকুই কথাটি বিশেষণ আর এর শেষের সিলেবলটি হল ই। তবে আমরা জেনেছি এটি কোনো ই বিশেষণ নয়, বরং এটি না বিশেষণ। তাই যদি বলতে হয় সহজসাধ্য গান তাহলে তোকুই এর সঙ্গে না যুক্ত করে বলতে হবে তোকুই না কিউকু, তাই না? আপনি বেশ ভালো করছেন শারমিনসান। কোন কিছুতে অদক্ষ হলে কি বলতে হবে? বলতে হবে নিগাতে, এটিও একটি না বিশেষণ। যাই হোক, আবার ফিরে যাই কথাবার্তায়। আন্না উত্তর দিল, আনিমে নো কিউকু দেসু, অ্যানিমে কার্টুনের গান। আনিমে অর্থাৎ অ্যানিমে কার্টুন, কথাটি অ্যানিমেশনের সংক্ষিপ্ত রূপ। এটি বিদেশি ভাষা থেকে আসা শব্দ। আন্না জাপানের অ্যানিমে কার্টুনও পছন্দ করে। এবারে চলুন আরেকবার শুনি কুড়িতম পাঠের কথাবার্তা। আজকের মূল বাক্য হচ্ছে, আপনি কি কখনো জাপানি গান গেয়েছেন? আন্না-সান ওয়া নিহন নো উতা ও উতাত্তা কোতো গা আরিমাসু কা? হাই, আরিমাসু। দোন্না কিউকু গা তোকুই? আনিমে নো কিউকু দেসু। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। এই পাঠে আমরা শিখলাম ক্রিয়ার তার রূপের সঙ্গে কোতোগা আরিমাস জুড়ে দিয়ে অভিজ্ঞতা থাকার কথা প্রকাশ করা যায়। এ ব্যাপারে আরো বিশদভাবে জানতে চাই। চলুন টিচারের কাছ থেকে শুনে নেওয়া যাক। তিনি বললেন, ক্রিয়ার তার রূপ দিয়ে সম্পন্ন কাজ অর্থাৎ অতীত রূপ প্রকাশ পায়, মানে যে কাজ দূর অতীত বা নিকট অতীতে করা হয়েছে। আর যদি আমরা ক্রিয়ার তার রূপের সঙ্গে কোতোগা আরিমাস জুড়ে দিই, তাহলে এটি দিয়ে ইতোপূর্বে করা কাজের কথা মানে অভিজ্ঞতার কথা প্রকাশ করা যায়। উদাহরণস্বরূপ, যদি গান গাওয়া অর্থাৎ উতাইমাস ক্রিয়াটি বদলে আমরা বলি উতাত্তা কোতোগা আরিমাস, তাহলে অর্থ দাঁড়াবে আমি ইতোপূর্বে কোনো গান গেয়েছি বা গান গাওয়ার অভিজ্ঞতা আমার আছে। এর নাবাচক রূপ পেতে হলে আরিমাস এর পরিবর্তে বলুন আরিমাসেন। কাজেই উতাত্তা কোতোগা আরিমাস, ইতোপূর্বে কোনো গান গেয়েছি, এই কথাটির নাবাচক রূপ হবে উতাত্তা কোতোগা আরিমাসেন, অর্থাৎ ইতোপূর্বে গান গাইনি। তবে একটা বিষয়ে সতর্ক থাকা দরকার, অভিজ্ঞতা প্রকাশের জন্য ক্রিয়ার তার রূপের সঙ্গে কোতোগা আরিমাস কথাগুলো ব্যবহার করা শুদ্ধ হবে না যদি তা সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে বলা হয়। যেমন কিনো অর্থাৎ গতকাল, অথবা সেনশু অর্থাৎ গত সপ্তাহে। এসব ক্ষেত্রে সাধারণ অতীত রূপ ব্যবহার করলেই চলবে। যেমন ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করল, আপনি কি ফুজি পর্বত দেখেছেন? যদি আপনি গত সপ্তাহেই দেখে থাকেন তাহলে সেনশু মিতাকোতোগা আরিমাস বা গত সপ্তাহে দেখার অভিজ্ঞতা আছে, এইভাবে বললে শুদ্ধ হবে না। বরং দেখা অর্থাৎ মিমাস ক্রিয়ার অতীত রূপ মিমাসিতা ব্যবহার করে বলতে হবে সেনশু মিমাসিতা, গত সপ্তাহে দেখেছি। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। এটা তো মনে হচ্ছে রেলগাড়ি চলার শব্দ, তাই না? হ্যাঁ, বলুন তো এই শব্দটিকে কিভাবে প্রকাশ করা যায়? জাপানি ভাষায় বলা হয় গাতান গোতন। গাতান গোতন ট্রেনের সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটি শব্দ, এবার শুনে দেখুন তো। এটা হল ক্রসিং এর শব্দ। জাপানি ভাষায় একে বলা হয় কাং কাং কাং। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ গাতাং গোতং এবং কাং কাং কাং। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আমি আজ জাপানে প্রথমবারের মতো কারাওকে মেশিনে গান গাইতে গিয়েছি। শুনেছি অনেকেই নিজেরা গান গাওয়ার অনুশীলন করতে এখানে আসেন, জেনে বেশ অবাক হলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল নিহন নো উতা ও উতাত্তা কোতোগা আরিমাসু কা, আপনি কি কখনো জাপানি গান গেয়েছেন? আগামী পর্বেও আমরা দেখব আন্না এবং তার বন্ধুরা কারাওকে সেন্টারে কি করছে। শ্রোতা বন্ধু, আপনারাও থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।